আলোচিত দিয়েছিলেন আব্দুল ইবনে সাহান আব্দুর রহমান আব্দুল ইবনে সাহান ইবনে মাসউদ দিয়েছিলেন ওয়াইয়াসা মুহাইয়াসা তাহান আব্দুল ইবনে সাহান আর মুহাইয়াসা তাহান এই দুজন গেছে খায়বারে কোন জরুরতে গেছে তারা গরিব ছিল গরিব মানুষ ছিল কোন কাজে গেছে ওখানে যাইয়া খায়বার মধ্যে দেয়া কুরবা বাগানে তারা দুজনকে দিয়ে গেছে ইয়ার পরে আসে দেখে যে মহাইয়া সাহসা থেকে আব্দুল্লাহ মারা গেছে একটা খেজুর বাগানের মধ্যে আব্দুর রহমান শর্মা আসছে রসুল্লাহ সাহায্যের কাছে রসুল্লাহ সাহায্যের সাহায্য বিচার দিছে অসুমান প্রথমে কথা বলছিল আব্দুর রহমান আব্দুর রহমান শব্দের ছোট তো রসুল্লাহ সাহায্য বলছে তোমরা তো কেউ এখানে হাজার ছিলে না সবচেয়ে ভয়ের ছিলে বড় যে সে কথা বলে তো পাইয়াসতা মহাইয়াসতা এরা দুনো দুনো কথা বলছে আব্দুর রহমানও কথা বলছে কথা বলল হুজুর বলল তোমরা কি অসুখ খাইতে পারবে হেরে মাসুদে এরা বলল আমরা চন্দ্র পাচ্ছি কেন আমরা কি মানে হাজির ছিলাম তো হুজুর বলল এরা কথা বলবে অসুখ খাই বলবে যে এরা কথম খাতে কথা বলে নেই বলল এরা তো কথম খাইতে খাইবে এরা কাপের ইহুদি এরা আরো বড় বড় কাম করছে আল্লাহ কালামকে তাহারি করছে আর নবীদের পর্যন্ত এরা হত্যা করছে নবীদের পর্যন্ত এরা হত্যা করতে পারছে এরা মিথ্যা কথা বলতে তো আর কোনো এদের জানে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই যদি যদি থাকে তো ইহুদিদের মধ্যে আর মুসলমানের মধ্যে জব হবে থামছে তো এখানে একশত ওমর বায়তুল মালের থেকে দিলেন কেন আসলে তো বায়তুল কাদের থেকে তারা কসম খাইয়া বলতো তারা কসম কতল করে নেই কতল না করলেও যে মহল্লা যে মহল্লা মকতুল পাওয়া যায় এই মহল্লা ওরা দিতে হয় কেন কি লালবাগ মহল্লা লালবাগ মহল্লা লালবাগ গোলাপের উপরে মহাজে তারা মহল্লা মহল্লা কোন জায়গা মাই দিতে তারা এখন থামাই মাই যদি না থামায় কোনো মানুষ মারা যায় তো এই মানুষ যদি মারা গেলে এর যদি পরিচয় না হয় কি মারছে তো এরা দিয়ে দিত আমাদের দাবার মারা কথা করে রাখলে না আমাদের নদী আমাদের অসাধে দিয়ে দিতে হয় পছন্দ হইলেও দিয়ে অসংখ্যা বইলে আমরা করি না তোমার দিয়ে দিতে হয় আচ্ছা আব্দুল ইবনে সাহাল ও মুহাইয়াসা ইবনে মাসউদ আফিয়া খায়বার তার দুজন খায়বার গেল ফাতাফাত রাকা ফি নাখলে খুলনা দরাক্ত জানরা জাতির দোন বিদা হয়ে গেল আব্দুল্লাহ গুলো একদিকে মুহাইয়াসা তার দিকে এরপরে হয়েছে কি, পাকতলা আবদুল্লাহ ইবনে সাহাব, আবদুল্লাহ ইবনে সাহাব বিচার গিয়া হল হাসপাতাল হয়ে যায়, ঈদের জন্য মারা হয়েছে। আব্দুর রহমান, এরপরে অন্য হাদিসে আছে তাকে দমন করছে, রাজা আব্দুর রহমান, এরপরে আব্দুর রহমান ওর মাতুল আহল ভাই ইবনে সাহাব, আর ও সাথত ভাই ওই গেছে মহান গেছে কিনা মাসল কিনা মাসল দুর্গ বাচ্চা কিরণ নদী সাল্লাল্লাহু আলাইহি মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসছে পাকার কাল্লাম বুলুতে কালাম কা বুলুতে কথা বলছে যে আমাদের এই চারজন একদম দুইজন গেছিল খাইবারে একজন মারা গেছে এখন ইলাম কেমন আমরা আসলে কি আমাদের সাহেবিহীন তোমাদের মধ্যে যে বড় فقال النبي صلى الله عليه وسلم استحق قتيلكم او صاحبكم بايمان خمسين منكم استحق مستحق ہو جا ہم را حق دا ہو جا قتيلكم اپنے قتيل عبداللہ نے سہل کا او صاحبكم جناب عبداللہ نے سہل کا ہم نے قتيل مستحق ہو مانی یہ تو مستحق تم را قسم کھائی معاملہ তোমাদের আমাদের মাঝে কসম খাওয়ার পরও তাদের উপরে দিয়ে আসবে, কসম খাওয়ার পরে দিয়ে দেবে না, দিয়ে আসবে আমাদের, আর ইমাম সাথী আমাদের নামে দিয়ে দেবে কসম খায়া বলল তাদের উপরে দিয়ে আসবে, দিয়ে দেবে না, অর্থাৎ কসম খাইলে তোমাদের কসম খাই দেবে না, তোমাদের বলে দিয়ে বালু ইয়া রাসূলুল্লাহ কাউন কুফা আমনে কাহা আয়া আল্লাহ কা রাসূল ও কাফের কম কাফেররা এ মিথ্যা কথা তো কোন বল করে না ফাফাদা হুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়ে দিয়া হ্যাঁ আপনি তরফ সে বাইরে মাল থেকে একশোটা ভোট দিয়েছে আপনি রায়াতিন দুসরে রায়াত মে হ্যাঁ তাহলিকুনা খামসিন ইয়ামিনান কোন কসম খাও পঞ্চাশ কসম তাস্তা লেকুনা কাদরা আর মস্তাকা হো যাও আপনার কাদর দিয়ে আবদুল্লাহ جو خیبر میں انصار میں سے ایک شخص مقتول پایا گیا ہے صبح کے وقت، خیبر میں مجھے شکل بلا ایک دن مقتول صاحب عبدالی بن سعید فنطرہ کا اولیاء ہوئے، پس اس مقتول کے بھی کہ نبی صلی اللہ علیہ وسلم، نبی صلی اللہ علیہ وسلم کے پاس نالج کیا ہے، فذکروا ذلک لہو، انہوں نے جا کے رسول اللہ صلی اللہ علیہ وسلم کے پاس یہ بیان کیا ہے، حضور آمدر ایک دن خیبر میں جمع ہے، ایک دن ایک آمدر دیکھا جی سمع ہے، علاکم شاہدانی یا شہدانی البیرت علی المدعی والیمین علی من انکر، بینہ مدعی کے لیے ہے، یمین ہے جو انکر تیرا تو دعوی ہے، تمہارے دونوں آدمی تمہارے لیے دو گواہ ہے، تم چیزوں کا شکی ہے، یش خدان جو گواہی دے گا، اللہ تم تمہارے قتل کرنے والا پر عبداللہ جی حد تک اس سے جی حد تک گزرے تیرا دیدی نہ سے بولتے بولتے نہیں کہا یا رسول اللہ لام اپنے سامنا آخر دوں، اے اللہ کے رسول نہیں تھا وہاں کوئی بزرگ مسلمین مسلمانوں سے کوئی نہیں تھا، مسلمان کیوں تو یہ مسیر نا ایک جو مسلمان، وانما هم یہود وہ تو یہودی لوگ ہیں، وقت یجتدعون علی اعظم من هذا اور وہ بہادری کرتے ہیں اس سے بڑے کام پر، اس سے بڑے بڑے کام پر وہ بہادری کرتے ہیں، وہ منافق ہیں، اللہ کو دھوکہ دیتے ہیں، اللہ کے رسول کو دھوکہ دیتے ہیں، اللہ کے کلام کی تحریف کرتے ہیں، انبیاء کو قتل کرتے ہیں، اور اتنی بڑا قصر ہمارے ایک دم کے مرض سے اللہ رسول کو مارے، یتبعون علی اعظم من ہذا دلیری کرتے ہیں اس سے بڑے کام پر، قال فاختاروا منهم خمسین فاستحرثوهم، حضور نے کہا اختیار کرو یہودیوں سے 50 آدمی کو تو ان کو پسند دلاؤ، 50 جن آنو 50 جن پسند کرے تو آبا انہوں نے انکار کیا، 50 جن مت پسند کرے تو رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اس کو ٹھنڈا کرنے کے لیے فرمایا رسول اللہ صلی اللہ علیہ وسلم نہیں گے اپنی طرف سے حضور نے گیت دے دیا ہے، گیت دینے کے بعد یہ ٹھنڈا ہو گیا ہے، رواہ ابو داؤد، ابو داؤد نے روایت کیا ہے، اور دونوں کی ایک نے بولتے فاروق عمران گیت دے گا، آج امام شافعی رحمتہ اللہ علیہ مطلب پرساس کرتا ہے، یہ فرضی ہمارے موافق ہوئے گا، یہ جو فرض چھوٹا حدیث یہ ہمارے مذہب مت، آج وہی پرتھم مسجد سے ہو جائے امام شافعی رحمۃ اللہ علیہ مذہب اچھے ایکن لے کر بابو قتل بدت مابل قتل بدت والسعاد والسعاد بالفساد، ومعنى بدت الاقتدار، بدت ارث مرتد ہو جائے الرجوع الاقتدار والحدود، الاقتدار والدرع، وقصر استعماله، قصر استعماله، الدرع الاسلام مسلمان ہوئی ایک مسلمان کئی تیرے دیتے آسے اذا اقتدار مسلم الاسلام والعياذ بالله على قناه فانا مسلمان مرتد نہ ہو এখন তো মুসলমান মরতে দিয়ে দিতে আছে কি কেন এই যে আছে দুনিয়ার লেগা হাদিসে ফাকের মধ্যে আছে একজন ব্যক্তি দুনিয়াতে একবারই সুখে শান্তিতে আছিল আর কোন সময় দুঃখ দেখে নাই আল্লাহ তাআলা তাদের তার এই কিয়ামতের দিন দুঃখের মধ্যে একটু দিয়া বলব বান্দা বলো তো দুঃখ যা সুখ কি জিনিস এই বলতে আল্লাহ তাআলা সুখ আমি জানি নাকি এই দুনিয়ার সব সুখ দিয়ে দেবে ওই দুদকের তাপ লাগলো করো আরো তো এরকম মানুষ যে দুনিয়ার মধ্যে সুখ আর কোনোদিন পাইনি দুঃখে দুঃখে কাটাইছে ইমান নিয়ে গেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই জান্নাতে সুদাইকা বলবে বলো তুমি তুমি বলো আল্লাহ তাআলা বলবে তুমি বলো দুঃখ কি জিনিস ওই দুঃখ তো আমি কি জিনিস আমি জানি না জান্নাতে একটু সুখ পাইয়া এই দুঃখ একটা সব ভুলে দেবে তুমি কোনো কিছু দেখব না বুঝলে নি দুনিয়ার একটু জান্নাতের বাতাস পাইয়া সব দুনিয়া ভুলে দেবে আর একটু দুনিয়ার এই আর দেখান না বিনা পাইয়া সব দুনিয়া ভুলে দেবে এই দুনিয়া বলে এই মহাস্থায়ী জিনিস আচ্ছা ওয়াজা ইত্তাতাল মুসলিম আলী ইসলাম আল্লাহ দুনিয়া ওরে তা আলিহি ইসলাম এর ইসলাম ফেস করা ওরে তা আরিস কে জায়গা সে ইসলাম বলল তুমি মুসলমান হয় وإن كانت له شبهة رفعت عنه يجبنا صندوها صندوق بطره ويحبسون ثلاثة أيام إن دين تربون دين كله فإن أسلم فبها আসলাম মুসলমান হয়ে গেলে ভালো আর মুসলমান না হইলে তাহলে হ্যাঁ পাঁচকে সাত দিয়ে যায় তাহলে পাইলা কতলা মুসলমান না হইলে কতল হবে এটা হলো পুরুষ আর মেয়েরও তো আমাদের মধ্যে তার কয়েক রাখা হবে আর ইমাম সাহেবের মধ্যে পুরুষ সাত মেয়েরও কর তিন দিন পরে সবকে প্রদান করা এই মুসলমান হইয়া আর মুসলমান থেকে কেগুলো ইসলাম দেওয়া একটা খারাপ হইল এই জন্য তার এই শাস্তি দেওয়া বলাইছা বলাইছে ইকবার কাফিরান ইবতিদাআন ইবতিদাআন ইবতিদাআন কোন কাফেরকে বন্দী করা হইবে না লিকাউলিহি তাআলা না ইকরাহ ফি দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই তোমার পছন্দ হইলে দিন কবুল করো পছন্দ না হইলে কবুল করো না কিন্তু আপনার কবুল করে আমার সাড়ি দিবে এই ক্ষমতা করে আর সাআত আছে না আর সাআতে কি দেবে আর সাআত জমা সাঈ আল মুরাদ السعي بالفساد سعي بالفساد فساد ايه سكتة كلا اي قطع الطريق قطع الطريق اتب جاتا انما جزاء الذين يحاربون الله ورسوله তাদের শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলছে। তাদের শাস্তি কোরআনে আল্লাহ তাআলা বলছে। আচ্ছা, এটা হলো বাবু পাতলে আহলে দিকতে আসআত বিল ফাসাদ আল ফাসল আল আউয়াল আন ইকরামা। পানি যে ফসল ইকরামা সে হয় তারা কুতি আলী গিন আলী কে পাঁচ লায়া গা হয় গানা দেখা কর দিন দিন মুখ লায়া গা ফাহা রাখা হুম আলী নে জব কো সব কো জালা দিয়া হয় তা মালা কা ভালি কে ইতনা বাস ইতনা বাস কে যে খবর মুক্তি হয় আলী তো জিন্দিক কে জালাই চলেছে পাকাওয়ালা ইতনা বাস নে করা লাউ কুন্তু আনা আগর ভাই ওয়া ভূতা লাম ও ঠাবে কোথাও তো জিন্দি কো না জ্বালাতে যে নাহি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে মানা করনে সে না তুআযিবু আযাবিল্লাহ তুম সাদা না দো আল্লাহ কা আযাব কে সাথ আল্লাহ আযাব হলো আগুন আল্লাহ আগুন দিয়ে তোমরা খাতে দিয়ে না পিঠটা হলো পিঠটা হলো আগুন দিয়ে ভালো না এমনি দিয়ে ভালো না وہ قتل تم ہم ان کو زندگی کو قتل کر دیتے لقول رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم کے قول سے من بد کر دین ہو جو اپنے دین کو بدل دے فقرو تو ان کو قتل کرتا جن نے کی دین بدلنے والے سے آگے مسلمان چلو اپنے دین ہوئے بسے اور دل قتل کرے پڑا تواب بخاری زندگی لکھنا اور جانا دکھا نیلو کو دین جائے وہوا یقولو وہوا یقولو بقاو دہر ای زمان ای امنے باقی دیکھو او قومن من المجوس ایرا مجوسی دیتے گیتا قوم یقولونا যে মাবদা আইনে দুনিয়া দুইটা মাবদা আহাদু হুমা নূর ওহ মাবদাউল খায়রাত এই নূরে কি করে খায়রাত বানায় ওয়াসানি আর জুলমাত সানি মাবদা হলো জুলমাত অন্ধকার ওহ মাবদা সুরুর যত খারাপ না হচ্ছে ওর থেকে হয় এরপরে ইয়াজনা যা যে দালালি কর ইয়াজনা ও আহারমন এক মাবদা নাম হলো ইয়াজনা দ্বিতীয় মাবদা নাম হলো আহারমন আপনি তানজিমিল আশকাত কে মেশার উপর চলা আস্তাতে জিন্দি কোন জিন্দি এরকম কোন আকারুদ দিন দিন স্বীকার করে ওয়ালাকিন ফাসসারু মাগর আয়াতে বিখলাফ তাফসির সাহাবা সাহাবারা যে তফসির করে গেছে এই তফসিরের খেলাফ মাসালান ফাসসালুল জান্নাত ওয়াল নার জান্নাত আর জাহান্নাম জান্নাত ওয়াল নার বিসুরুরে ওয়াল হুজনে وفي قوله تعالى فاخلع نعلي. اللہ تعالی موسی علیہ السلام کو سے دونوں جوتا کھولیں فاخلع نعلی فاصبروا بالنعلين للصغرى والكبرى سترا قربان وهم الجنديق ابي المراد هنا هما قوما يتو جنديق هنا ارث هو قوم اتبعوا عن الاسلام ذرا اسلام کے پھرے گسے او قوم من السبائیہ قوم سبائیہ اصحاب عبداللہ ابن سبا ایلو عبداللہ ابن سبا قوم اصحاب الاسلامہ ایرا اسلام کے فرش کرتے ابتداء ابتداء ابتغاء الفتنہ ابتغاء الفتنہ اسلام کے توقع کرتے اسلام میں دی فتنہ دلال جنے اور تبدیل للعمت اور امت کے گمراہ کر دینے فسعا اولا کی اشارت الفتنہ اشارت الفتنہ فتنہ چھال دینے علا عثمان عثمان الفتنہ فتنہ حتا جرا ما جرا عثمان کے فتنہ پر ترا امت میں دے اے جہاد کا پردرا شروع کرے ما جرا سنمان دوا الى شیعتی ایرا فرق شیعہ ہوئی بس ان دوا الى شیعتی فا اخذا کی تدلیل جہالتهم یہ جہالت حتی اعتقدو تدر اعتقد ان علی رضی اللہ عنہ هو المعبود علی کی طرح کی کون سے معبود یار پھر علی کی طرح معبود کون سے فعلیما بزاری علی علی تو ادھر دنچہ امی معبود اچھے لگا امی معبود امی معبود کرتے فاقضہم ای زندگی کے دوست وَاسْقَالَهُمْ فَلَمْ يَتُوبُوا فَحَفَرَهُمْ حَفَرَ لَهُمْ فَأَحَرَقَهُمْ وَرْتُمْ رَكِ دَلِي اِبْرَ عَمُدِيَا دَلَيْهِمْ مَعَرْحَلْ جِنْدِيكْ مسلمان تھا پھر وہ مرتد ہو گیا علی رضی اللہ عنہ ان کو بلایا ہے ان کے ساتھ بات کیا ہے اور اپنا اعتقاد کو بدلایا بھی حضرت علی رضی اللہ عنہ ان کو بدل کر دیا یا گلا دیا ہے حضرت ابن عباس کو یہ خبر ہوتی ہے وہ پہنچا اور کہا ہے ہم اگر ہوتے جلاتے نہیں ان کو قتل کرتے علی رضی اللہ عنہ نے یہ مانا ہے ہم سے دور ہو جائے ہم ایک طرح کا کہا کالا اس علی کے اسی علی جن بے زنا دن زندگی کہا گیا ہے پہا رقم علی نے زندگی کو جلا دیا ہے پالا پالا پالا بازار کی اتنا باس کی یہ خبر پوچھے ہیں فقال لو كنت انا اگر نہیں ہوتا لم پٹھل کو ان کو جگاتا نہیں، لقول نبی رسول اللہ صلی اللہ علیہ وسلم لا تعذب بعذاب اللہ، اللہ کے سزا کے ساتھ کسی کو عذاب نہ دو، یہاں کے ساتھ اور قتل جو میں ان کو قتل کر دیتا ہے، لقول رسول اللہ صلی اللہ علیہ وسلم قاضی ہو جاتے، من بدل دینہ جو اپنے دین کو بدل دے فاقتلو اس کو قتل کر دو، تمام البخاری امانت نزدیک جب دور اٹھائے قتل کر دیا ہم جی نئی لوگ نے بندی رکھا دے میں شاکر احمد اللہ علیہ نئی لوگ دور اٹھاؤ بندی رکھا دے